শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হলো রেডিও জাপান এনএচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। আজ আমরা শিখব ১৯তম পাঠ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে ইয়োকাট্টা, অর্থাৎ ভালো হলো বা নিশ্চিন্ত হলাম। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। গত পর্বে আন্না তার বন্ধু সাকুরা এবং রড্রিগোর সঙ্গে একটি বইয়ের দোকান ঘুরে বের হওয়ার পর তাদেরকে হারিয়ে ফেলে। এরপর সাহায্যের জন্য সে সাকুরাকে ফোন করে। আন্না কি সাকুরা এবং রড্রিগোকে খুঁজে পেল? চলুন শুনে দেখি আজকের কথাবার্তা। আজকের মূল বাক্য হল ইয়োকাট্টা, ভালো হলো বা নিশ্চিন্ত হলাম। এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। রড্রিগো আন্নাকে দেখতে পেয়ে বলে উঠল, ওই আন্না-সান। এই যে আন্না-সান, ওই কথাটি কিছুটা দূরে কাউকে দেখে ডাকার মতো অমার্জিত সম্বোধন। আন্না-সান, আন্নার নাম ধরে ডাকার জাপানি রীতি। আন্না উত্তর দিল, মিন্না, সবাই। এই কথাটির আরো মার্জিত রূপ হল মিনা-সান। আন্না নিরাপদে আছে দেখতে পেয়ে রড্রিগো বলল, ইয়োকাট্টা, যা হয়েছে ভালোই হয়েছে বা নিশ্চিন্ত হলাম। এটি হল আজকের মূল বাক্য। ইয়োকাট্টা কথাটি হল অতীত রূপ, মূল শব্দটি হচ্ছে বিশেষণ ই, অর্থাৎ ভালো। লক্ষ্য করুন, জাপানি ভাষায় বিশেষণেরও অতীত রূপ হয়ে থাকে। ইয়োকাট্টা মানে ভালো হলো বা ভালো ছিল ইত্যাদি। এটি বন্ধু বান্ধবদের মধ্যে অমার্জিত ভঙ্গিতে কথাবার্তার সময় ব্যবহার করা হয়, আর এজন্যই বাক্যের শেষে দেস কথাটি বাদ দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, ইয়োকাট্টা কথাটি নয়তো এর মার্জিত রূপ ইয়োকাট্টা দেস। এগুলো প্রায়ই লোকজন ব্যবহার করে তাদের মতামত প্রকাশের জন্য। এরপর রড্রিগো বলল, সিম্পাইস্তায়ো, আমরা আপনাকে নিয়ে দুশ্চিন্তায় ছিলাম, বা আক্ষরিকভাবে বললে আমরা দুশ্চিন্তা করেছি। সিম্পাইস্তা, এটি হল এর মূল ক্রিয়া সিম্পাইশিমাসু, অর্থাৎ দুশ্চিন্তা করা এর অতীত রূপ। এটি অতীত বা সম্পন্ন ক্রিয়া প্রকাশের অমার্জিত ভঙ্গি। এটি একটি পার্টিকেল, বাক্যের শেষে এটি ব্যবহার করা হলে বাক্যটি নরম শোনায় বলে মনে করা হয়। আমরা ক্রিয়ার তা রূপ ব্যবহার করি অতীত বা সম্পূর্ণ ক্রিয়ারূপ প্রকাশের জন্য, তাই না? হ্যাঁ, আরো কিছুটা মার্জিত ভঙ্গিতে বলতে চাইলে বলতে পারেন সিম্পাইশিমাসিতা, অর্থাৎ দুশ্চিন্তায় ছিলাম বা দুশ্চিন্তা করেছি। আবার ফিরে যাই কথাবার্তায়। এরপর আন্না উত্তর দিল, গুমেন্নাসাই, ক্ষমা করবেন বা আমি দুঃখিত। মনে রাখবেন, গুমেন্নাসাই বা আমি দুঃখিত কথাটি ক্ষমা প্রার্থনার সময় বলা হয়। আগে আমরা শিখেছিলাম ক্ষমা চাওয়ার সময় সুমিমাসেন বলতে হয়, তাহলে পার্থক্যটা কোথায়? ব্যাপার হল, গোমেন্নাসাই আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের মতো ঘনিষ্ঠ লোকজনের কাছে ক্ষমা চাওয়ার সময় বলা হয়। ক্যামেরাগুলো বেশ সস্তা ছিল বলে এমনি এমনি দেখছিলাম। এক দোকানে সাজিয়ে রাখা ক্যামেরা দেখে আকৃষ্ট হয়ে আন্না তার বন্ধুদের হারিয়ে ফেলেছে, তাই না ব্যাপারটা? ঠিক ধরেছেন। ক্যামেরা, এই শব্দটির অর্থ ক্যামেরা। না, এটি হল কর্তা নির্দেশকারী পার্টিকেল। ইয়াসকাত্তা, এর অর্থ সস্তা ছিল। লক্ষ্য করুন, এটিও একটি বিশেষণের অতীত রূপ যার মূল রূপটি হল ইয়াসুই, অর্থাৎ সস্তা। তাহলে ইয়াসুই কথাটির বিপরীত শব্দ অর্থাৎ দামি বোঝানোর জাপানি প্রতিশব্দটি কি? দামি বোঝাতে তাকাই শব্দটি ব্যবহার করা হয়। নোদে, এটি একটি পার্টিকেল যার অর্থ বলে, বিধায় ইত্যাদি। বাক্যে কারণ প্রকাশক অংশের ঠিক পরপর এটি ব্যবহার করা হয়। সুই মানে হল শুধুই, এমনি এমনি, কিছু না ভেবে। এর অর্থ হল কোনো কিছু এমনি এমনি করা হয়েছে। মিতে শিমাইমাসিতা মানে হল এমনি এমনি তাকিয়ে রয়েছিলাম। মিতে কথাটি হল মিমাস, অর্থাৎ দেখা বা তাকানো ক্রিয়াপদের তে রূপ, এবং এর পরে আছে সিমাইমাসিতা। আগে আমরা শিখেছিলাম যে ক্রিয়াপদের তে রূপের পর যদি সিমাইমাসিতা জুড়ে দেওয়া হয় তাহলে বোঝায় যে ওই কাজটি অসতর্ক বা অমনোযোগী হয়ে করা হয়েছে। এবার চলুন আরো একবার শুনে নেওয়া যাক ১৯তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হল ইয়োকাত্তা, ভালো হল বা নিশ্চিন্ত হলাম। ওই আন্না-সান, মিনা, ইয়োকাত্তা, সিম্পাই শিতায়ো, গোমেন-নাসাই, ক্যামেরা গা ইয়াসুকাত্তা নোদে থুই মিতে শিমাইমাশিতা। এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে। আজ আমরা জাপানি বিশেষণ পদের অতীত রূপ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাই। আসুন টিচারের কাছ থেকে জেনে নেওয়া যাক। টিচার বললেন, আপনারা জেনেছেন যে জাপানি ভাষায় দুই ধরনের বিশেষণ আছে, ই বিশেষণ এবং না বিশেষণ। ই সিলেবল অন্তে থাকে যে বিশেষণগুলোতে, তাদেরকে বলা হয় ই বিশেষণ, যেমন সস্তা, ইয়াসুই। আবার বিশেষ্য পদের আগে বসলে যে সকল বিশেষণ পদের সঙ্গে না জুড়তে হয় সেগুলো হচ্ছে না বিশেষণ, যেমন পছন্দ বা প্রিয়, স্কি। বিশেষ্য পদের আগে বসলে হয়ে যায় স্কিনা। ই বিশেষণের অতীত রূপ পেতে হলে এর অন্তে থাকা ই অংশটি বাদ দিয়ে জুড়ে দিন খাত্তা, যেমন ইয়াসুই অর্থাৎ সস্তা কথাটির অতীত রূপ হবে ইয়াসুকাত্তা অর্থাৎ সস্তা ছিল। তেমনি ভাবে তাকাই অর্থাৎ দামি কথাটির অতীত রূপ হবে তাকাকাত্তা অর্থাৎ দামি ছিল। তবে এই নিয়মের একমাত্র ব্যতিক্রম হচ্ছে আজকের পাঠের মূল বাক্য ইয়োকাত্তা অর্থাৎ ভালো হল বা ভালো ছিল। এর বর্তমান রূপটি হচ্ছে ই অর্থাৎ ভালো এবং অতীতকালে হয়ে গেল ইয়োকাত্তা। ই বিশেষণের নাবাচক অতীত বানাতে হলে ই অংশটির পরিবর্তে জুড়ে দিন খুনাকাত্তা। কাজেই সস্তা বা ইয়াসুই কথাটির পরিবর্তে যদি বলতে হয় সস্তা ছিল না, তাহলে এটি হবে ইয়াসুকুনাকাত্তা। আবার ভালো যদি হয় ই, তাহলে ভালো ছিল না কথাটি হবে ইয়োকুনাকাত্তা। না বিশেষণের অতীত রূপ পেতে হলে এদের পর সরাসরি জুড়ে দিন দাত্তা। কাজেই পছন্দ বা প্রিয় অর্থাৎ স্কি কথাটির অতীত রূপ হবে স্কিদাত্তা অর্থাৎ প্রিয় ছিল বা পছন্দ করতাম ইত্যাদি। একইভাবে বেন্ডি বা সুবিধাজনক এর অতীত রূপ হবে বেন্ডিদাত্তা অর্থাৎ সুবিধাজনক ছিল। না বিশেষণের নাবাচক অতীত বানাতে হলে সরাসরি জুড়ে দিন দেওয়ানাকাত্তা। তাই পছন্দ বা প্রিয় অর্থাৎ স্কি কথাটির পরিবর্তে যদি বলতে হয় পছন্দ ছিল না, তাহলে জাপানিতে হবে স্কি দেওয়ানাকাত্তা। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। ধন্যাত্মক শব্দ হল এমন শব্দ যা নির্দিষ্ট কোন ডাক, কণ্ঠস্বর অথবা আচরণভঙ্গি প্রকাশ করে। এটা তো হল ক্যামেরার শাটার খোলার আওয়াজ। এটি বোঝানোর জাপানি শব্দটি কি? খাসা। খাসা? হ্যাঁ, ক্যামেরার আওয়াজ বোঝানোর আরেকটি শব্দ আছে, পাচিরি। পাচিরি? তাহলে এর সঙ্গে খাসা শব্দটির অর্থগত কি পার্থক্য আছে? পাচিরি এই কথাটি কেবল ক্যামেরার শাটারের শব্দই নয়, বরং ক্যামেরা নিয়ে ছবি তোলার ভঙ্গি বা কাজটিকেও বোঝায়। তাহলে আজ শেখা হল ধন্যাত্মক শব্দ খাসা এবং পাচিরি। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বাগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, আমি পথ হারিয়ে ফেলেছিলাম আর সাকুরা এবং রড্রিগো আমাকে নিয়ে বেশ দুশ্চিন্তা করেছেন, এর জন্য আমি দুঃখিত। তবে তাদের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষা করতে থাকাকালে আমি একটি ক্যামেরা কিনে ফেলেছি। এটা দিয়ে কি ধরনের ছবি তুলব? তো বন্ধুরা, ১৯তম পাঠ নিশ্চয়ই উপভোগ করেছেন। আজকের মূল বাক্য ছিল ইয়োকাত্তা, ভালো হলো বা নিশ্চিন্ত হলাম। আগামী পর্বে আন্না তার বন্ধুদের নিয়ে কারাওকে মেশিনে গান গাইতে যাওয়ার পরিকল্পনা করছে। আপনারাও সঙ্গে থাকবেন আশা করি। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।